تمام. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিনী সকল রঙিনী পরিচয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি বন্ধন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি বন্ধন, মিছে মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মিছে মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, সফল রঙিন পরিচয়। সালাম আলাইকুম। সালাম, এখন আমরা প্রতিযোগিতা প্রথম পর্ব মহিলাদের দিয়ে শুরু করবো, হয়তো অনেকে আসলে পর্যন্ত থাকবে না, এই জন্যই মহিলাদের মধ্যে সামনে প্রতিযোগিতার পুরস্কার দেখতে পাচ্ছেন নম্বরের মাধ্যমে। আপনারা নিজের নিজের নম্বর রেডি রাখুন, নম্বর যদি আপনার হয় তাড়াতাড়ি কোনো বাচ্চার মাধ্যমে দিয়ে পাঠান। এখানে